السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরাত মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসলিয়ান ইখওয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মুসলিম জাতির ঈমানের মূল ভিত্তি হচ্ছে আকীদার উপরে, শিরক মুক্ত নির্ভেজাল আকীদাই হচ্ছে ঈমানের মূল ভিত্তি। যুগে যুগে কুফফারদের সঙ্গে মুসলিমদের যে পার্থক্য তা শুধুমাত্র আকীদার পার্থক্য। আল্লাহ আছেন এ কথা যুগে যুগে সমস্ত কুফফাররা অস্বীকার করেছে, ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মের লোকেরাই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। তিনি আসমান জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, বৃষ্টি দেওয়ার মালিক, ফসল দেওয়ার মালিক, এ সবগুলোই সব ধর্মের লোকেরা স্বীকার করে। পার্থক্য শুধুমাত্র তাওহীদের ক্ষেত্রে। মুসলিম জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বে বিশ্বাসী, অন্যেরা আল্লাহর সঙ্গে শরীক করতে বিশ্বাসী। এজন্য আকীদা ঠিক করে আমল যদি কম হয়, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। কিন্তু যদি আকীদার মধ্যে শিরক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর সঙ্গে কোন ক্ষেত্রে কাউকে অংশীদার বানায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যদি কাউকে কেউ শিরিক করে, আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করে, আল্লাহর গুণের মধ্যে কাউকে শরীক করে অথবা আল্লাহর ক্ষমতার মধ্যে কাউকে শরীক করে। আল্লাহ তারা বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুশরিককে যে আল্লাহর সঙ্গে অংশীদার বানালো কাউকে শিরিক করলো তাকে কখনো ক্ষমা করবেন না। ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, এছাড়া যত গুনাহ করে যাক না কেন আল্লাহ তারা যার জন্য ইচ্ছা তাকে ক্ষমা করে জান্নাত দিবেন, অথবা শাস্তি দিয়ে হলেও তাকে জান্নাত দিবেন। চিরস্থায়ী জান্নাত ওই ব্যক্তির হবে না যে ব্যক্তি শিরিক করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নবীর নাম উল্লেখ করে কোরআন করিমে এরপরে বলছেন ওয়ালাউ আশরাকু, যদি এই নবীরাও শিরিক করতেন লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে এই নবীরা জীবনে যত নেক আমল করেছেন সব আমলগুলো বরবাদ হয়ে যেত। এরপরে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে বলছেন ওয়ালাউ আশরাকতা, হে নবী আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে আপনার জীবনেরও সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিতাম, আপনার জীবনের সমস্ত নেক আমল নষ্ট হয়ে যেত। শিরিক এত জঘন্য এবং মারাত্মক কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযু ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাহনের পিছনে বসিয়ে কোথাও যাচ্ছেন, এক পর্যায়ে জিজ্ঞেস করেন ইয়া মুআযু তুমি কি জানো আল্লাহর কাছে বান্দার কি হক বা অধিকার আর বান্দার কাছে আল্লাহর কি অধিকার। মুআযু ইবনে জাবাল বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী আবারও প্রশ্ন করেন হে মুআযু তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর কি হক আর আল্লাহর কাছে বান্দার কি হক অধিকার। তিনবার একই প্রশ্ন, তিনবার একই উত্তর, এটা গুরুত্ব বোঝাবার জন্য। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর হক বান্দার প্রতি এই যে বান্দা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক বানাবে না। আর বান্দার হক আল্লাহর প্রতি এই যে বান্দা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করল না তাকে জাহান্নামে না দাও, তাকে জাহান্নামে না দাও। এই শিরিক যুগে যুগে উম্মতের মধ্যে ঢুকেছে গুলুর কারণে। গুলু হচ্ছে বাড়াবাড়ি করা। ইহুদি খ্রিস্টানরা নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে, নবীদেরকে আল্লাহর পুত্র বানিয়েছে। কোরআন বলছে ওয়াকালান নাসারা ঈসা ইবনুল্লাহ, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে আল্লাহর পুত্র বানিয়ে ছেড়েছে। ইহুদিরা ওজার আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করেছে। এরপরে মুসলিম জাতির মধ্যে শিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি করেছে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর পরে খলিফা বিলা ফসল, সরাসরি খলিফা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও অনেকে বড় বুজুর্গ দাবি করেছে। এমনকি শিয়াদের একটা গুরুত্ব আলীকে আল্লাহ বলে দাবি করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করলেন, আগুনে পোড়ানোর জন্য হুকুম দিলেন, তখন এরা বলল যে এইটাই তো প্রমাণ যে আপনি আল্লাহ। কারণ হাদিসে বলা হয়েছে আল্লাহ নবী বলেছেন আগুনের দ্বারা শাস্তি দেওয়ার মালিক আগুনের মালিক একমাত্র আল্লাহ, তারা হয়তো আগুন দিয়ে শাস্তি দিতে পারবে না। আপনি যখন আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দিচ্ছেন এটাই প্রমাণ করে যে আপনি আল্লাহ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যদি ওই সময় থাকতাম তাহলে আলীকে বারণ করতাম যে তুমি আগুন দিয়ে শাস্তি দিও না, কারণ তাদের এই বাতিল ইমানের জন্য আরো একটা দলিল পাওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বাড়াবাড়ি করে যেভাবে শিয়ারা বিভ্রান্ত হয়েছে, ঠিক এরকম ভাবে এই উম্মতের মধ্যে আর একটা বিভ্রান্ত দল হচ্ছে সুফিবাদ, সুফিজম। আজকে আমরা এই সুফিজম বা সুফিবাদ পীর মুরিদের আপনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় সুফিজম বা পীর মুরিদি মতবাদ। সুফিজম, সুফি কি জিনিস? সুফি কেউ কেউ বলেছেন সুফ থেকে, সুফ মানে হচ্ছে পশম, ভেড়া দুম্বা ছাগল এগুলো গায়ে যে পশম হয় একে আরবিতে বলা হয় সুফ। যেহেতু আগের যুগের সুফিরা এই মোটা মোটা পশমের পোশাক পরিধান করত, এই জন্য এদেরকে সুফি বলে আখ্যায়িত করা হয়। কেউ কেউ বলেছেন সুফিটা হচ্ছে সফাউন থেকে, সুফিরা এটা দাবি করে সফা, সফা পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন আমরা বলি সাফাই করো, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। ওরা দাবি করতে চায় যে সুফিরা যেহেতু অন্তরটাকে পরিষ্কার করে, এই জন্য এদেরকে সুফি বলা হয়। কিন্তু এটা ভুল, কারণ যদি সফা থেকে হতো তাহলে সফাই হতো, বরিশাল থেকে বরিশালি, ঢাকা থেকে ঢাকাবি, এরকম সুফি থেকে সফা থেকে সফাবি, সফাই সফাবি এরকম হওয়ার দরকার ছিল, তা না বলে সুফি কেন হল? এই জন্য এটা ভুল। লেয়ান্না নেসবতাইলা সফা সফাইউন ওয়ালাইসা সুফিউন। আবুল হাসান আলী নদভী তার একটা কিতাব আছে লেখা রব্বানিয়াতুল্লাহ রহমানিয়াতুন, সেখানে তিনি দাবি করেছেন যে এই সুফিটা সুফিয়া থেকে, এটা সুফি থেকে, এটা ভুল কথা, বরং এটা যদি সেরকমই হতো তাহলে এটা সফাই হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন দিয়েছেন সেই দিনের মধ্যে যুগে যুগে লোকেরা বাড়াবাড়ি করেছে, সুফিরা বাড়াবাড়ি করেছে অলিদের চিনতে, যেভাবে শিয়ারা বাড়াবাড়ি করেছে আলিয়দের কাতারকে নিয়ে, ইহুদিরা বাড়াবাড়ি করেছে উজাইরকে নিয়ে, খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে ঈসা আলাইহিসসালামকে নিয়ে, এরকম ভাবে সুফিরা বাড়াবাড়ি করেছে আল্লাহর অলিদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কেউ কেউ সুফিদের কেউ কেউ বলেছেন তিনি আল্লাহর অবতার, তিনি আল্লাহ, কেউ বলেছেন যে না তিনি আল্লাহ না, বরং তিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সরাসরি আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা সব পেয়েছেন। অলিদেরকে এরা আল্লাহর সঙ্গে সরাসরি অলিদের সম্পর্ক, অলিরা আত্মার জমিনে সব কিছু দেখেন, এভাবে গুলু করেছে অলির ভিতরে। হিন্দুদের মধ্যে শিয়াদের মধ্যে যেমন কেউ কেউ দাবি করেছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আল্লাহর রূহ প্রবেশ করেছে, আর সেই সূত্র ধরে শিয়াদের যত ইমাম সবগুলোর মধ্যে আল্লাহর রূহ প্রবেশ করেছে। এমনিভাবে সুফিরাও অনেকে দাবি করে যে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে একাকার হয়ে যান, আল্লাহ তাআলা বান্দার সঙ্গে মিশে যান। ফাকামা আন্নাল মাযহাব আশিয়াই কদ্দারা ফিহি আল গুলু হাওলা আলী ওয়া আলা ইম্মাতি মিন যুরিয়াতিহি, যেভাবে শিয়াদের আকীদাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরবর্তী তার যে বংশধর এদের মধ্যে ঘুরপাক খায়, ঠিক এরকম ভাবে ফাইনাল গুলু ইনদা সুফিয়া কদ্দারা হাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী মিন বাদিহি। সুফিরাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার পরবর্তী যতগুলো আল্লাহর ওলি তাদের ভাষায় এই ওলিদেরকে নিয়ে বাড়াবাড়ি করে তারা বিভ্রান্ত হয়েছে। যেভাবে শিয়াদের মধ্যে আকীদা পাওয়া যায় যে আল্লাহ তাআলার রূহু আলীর মধ্যে প্রবেশ করেছে, ঠিক তেমনি ভাবে সুফিদের মধ্যেও আকীদা যে আল্লাহ তাআলা ওলিদের মধ্যে প্রবেশ করেন, ওলিরা আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়, এবং এটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ, বান্দা আল্লাহর সঙ্গে মিশে একাকার হয়ে যায়, তখন আর বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই আকীদা আমাদের দেশে সুফিদের বইতেও আছে, সব রকম সুফিদের বইতে আছে। এই আকীদার জনক ছিল মনসুর হাল্লাজ, আমি এটা প্রমাণ দেখাবো পরে ইনশাআল্লাহ সবরমিত আমাদের এখানে। মনসুর হাল্লাজ এর অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যেতে পারবো না সময়ের অভাবের কারণে। এই মনসুর হাল্লাজ ছিল এই আকীদার প্রথম প্রবক্তা। এ ব্যক্তির বিশ্বাস ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা কোনো অস্তিত্ব নেই, আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে মিশে আছেন। এই লোকটা কান আপনাস আতুহবে ওয়াসেত, এ লোকটার নাম হচ্ছে হুসাইন ইবনে মনসুর। আসলে এ লোকটা প্রথমে তার দাদা ছিল মজুসি অগ্নিপূজক, জন্মগ্রহণ করে 244 হিজরিতে পারস্যের ওয়াসিত নামক জায়গায়। এরপরে সেখান থেকে বাগদাদ, এই বাগদাদে এসে সে বিভিন্ন সুফিদের সঙ্গে মিশে বিভিন্ন সময় সুফিদের পোশাক পরত। এরপরে বাগদাদ থেকে গিয়ে সে বিভিন্ন দেশ ভ্রমণ করেছে, মক্কা বারবার গিয়েছে, চীন, তুরস্ক, ইন্ডিয়া এই সব জায়গায় গিয়েছে। ও তাআল্লামা ফিহা আসহেল, ইন্ডিয়াতে এসে সে জাদু শিক্ষা করেছে এবং সে বলেছে ওয়াকাল আদউ ইলাল্লাহ, আমি এই জাদুর মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব, কারামতি দেখাব। ওয়াকানাল হাল্লাজ মুতালাব্বিলান ফি মানাবিসি ওয়া আহওয়ালিহি, এই হাল্লাজ মনসুর হাল্লাজ এই লোকটা এক এক সময় এক এক রূপ ধারণ করত, এক এক সময় এক এক পোশাক পরিধান করত। ফাতারাতান ইয়ালবিসু মালাবিস আসসুফিয়া, কোন সময় সুফিদের পোশাক পরত। ওয়াতারাতান ইয়াতাদাররাদু ফি মালাবিস রাজিয়া, আর কোন সময় সে দামি আলাবাত সাথে পোশাক পরত। ওয়াতারাতান ইয়ালবিসু লুবাস আল আজনাব, কোন সময় সে সৈনিকদের পোশাক পরিধান করত। ওয়াইয়াশিরু আবনা আল আগনিয়া ওয়াল মুলুক, কোন সময় সে ধনী এবং রাজাবাদ সাদের সাথেই সে চলত। ওয়াকানা মা কুল্লি কওমিন আলা মাযহাবিহিম, এবং সে যে ধর্মের লোকদের সাথে মিশত তাদের সঙ্গে সেরকম আকীদা পোষণ করত। বর্তমান সুফিদের একই অবস্থা, সব ধর্মের যাতায়াত আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে এটা মনসুর আল্লাহ রাখি না। সাওয়ান কানা আহলা সুন্নাহ আও রাফিযা আম মুতাযিলা আম সুফিয়া আও ফাসাকান, যে যেরকম হোক তার সাথে ওরকম দূরত্ব মিশত। ওয়াকানা দাজ্জালান সাহিরান, মূলত সে ছিল একজন দাজ্জাল বিভ্রান্তকারী জাদুকর। সাহেব মাখারিক ও আহওয়াল শয়তানিয়া, জাদুর মাধ্যমে বিভিন্ন শয়তানি কারামতি প্রকাশ করত, আবার সে নিজেকে দায়ী রূপে প্রকাশ করত, যার কারণে ওয়ালি আজলে তালাব্বুনিহি ওয়া তাকাল্লুবিহি, তার এই বিভিন্ন রং ধরার কারণে, বিভিন্ন সুরত ধরার কারণে, ইখতালাফান নাস ফি আমরিহি, মানুষেরা এর ব্যাপারে বিভ্রান্তির মধ্যে ছিল। ফাকাদ হুকিয়া আন গায়রি ওয়াহিদ মিন আল উলামা ওয়াল আইম্মা ইজমাউ আলা কাতলিহি, বাগদাদের সমস্ত লামায়ে কিরামরা তাকে হত্যা করার জন্য ঐক্যমত পোষণ করেছেন। ওয়ান্নাহু কুতিলা আলা কুফরি ওয়া জান্দাকাতিহি, এবং তাকে তার কুফরি এবং জিন্দিক হওয়ার কারণে হত্যা করা হয়েছে। বাগদাদের সমস্ত লামারা ইত্তেফাক হয়েছে, ওয়াকাদ ইত্তেফাকা উলামা বাগদাদ আলা কুফরি ওয়া জান্দাকাতিহি ওয়া আজমাউ আলা কাতলিহি ওয়া সুলবিহি, বাগদাদের সমস্ত আলেমরা তাকে ছুরি দিয়ে হত্যা করার জন্য ঐক্যমত পোষণ করেছেন। আর তখন বাগদাদ ওলামারাই ছিল ওলামা, গোটা দুনিয়ার ওলামাদের কেন্দ্র ছিল বাগদাদ। ওয়াকানা ওলামা বাগদাদ ইদ্দা কাহমুদ দুনিয়া, তখন ওলামাই বাগদাদরাই ছিলেন দুনিয়া, ওটাই ছিল দুনিয়ার মগজ। তখন সমস্ত ওলামায়ে কেরাম তাকে হত্যা করার জন্য ফতোয়া দেন এবং তাকে হত্যা করা হয়। তার কিছু কবিতা এখানে দেওয়া আছে তার কিতাব থেকে, সে লিখেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভিন্ন কোন অস্তিত্ব নেই, আল্লাহ যে ফানা হয়ে গেছে, তো ফানা হয়ে যাওয়ার পরে সে বলল আনা মান আহওয়া ওয়া মান আহওয়া আনা আনা নাহনু রুহানি হালালনা বাদানা ফাইদা আবসারতানি আবসারতুহু ওয়া ইদা আবসারতুহু আবসারতানা, আমি যাকে চাই সে তো আমি, আমি যাকে চাই সে তো আমি, নাহনু রুহানি হালালনা বাদানা, আমরা দুইটা রুহু একটা দেহের মধ্যে ঢুকে গেছি। ফাইদা আবু সরতানি আবু সরতু, সে যখন আমাকে দেখে আমি তখন তাকে দেখি। ফাইদা আবু সরতু আবু সরতানা মুজজাত রূহ কাফি রূহ কামা তামজুদুল খামরাত ফিল মাই জালাল, তোমার রূহটা আমার রূহের মধ্যে মিলান মিলিয়ে দেওয়া হয়েছে যেরকম ভাবে পানির মধ্যে, স্বচ্ছ পানির মধ্যে শরাব মিলিয়ে দেওয়া হয়। ফাইদা মাসাকা শাইউন মাসানি ফাইদা আনতা ফি কুল্লি হালি, যখন আপনাকে কোনো কিছু স্পর্শ করে আমাকে স্পর্শ করে, আর আমাকে যখন কিছু স্পর্শ করে আপনাকে স্পর্শ করে। আনা আনতা বিলা শাক্কিন ফাসুবহানাকা সুবহানি ওয়া তাওহীদুকা তাওহীদি ওয়া ইসিয়ানুকা ইসিয়ানি, আমি তুমি তুমি আমি, তুমি আমি একাকার হয়ে গেছি, তোমার পবিত্রতা মানে আমার পবিত্রতা, আমার পবিত্রতা মানে তোমার পবিত্রতা। ওয়া তাওহীদুকা তাওহীদি, তোমার তাওহীদ মানে আমার তাওহীদ, আমার একত্ববাদ, আর আমার একত্ব মানে তোমার একত্ব। তোমার নাফরমানি করা আমার নাফরমানি করা, আমার নাফরমানি করা তোমার নাফরমানি করা। এরপরে সে লিখেছে আনাল হাক্কু ওয়াল হাক্কু লিল হাক্কি লা বিসুন যাতি ফামা সুম্মা ফারকুন সাম্মা ফারকুন, আনাল হাক আমি আল্লাহ, ওয়াল হাক্কু লিল হাক্কি লা বিসুন যাতাহু, একটা হক আর একটা হকের সঙ্গে মিশে গেছে, মানে আল্লাহ হক আমিও হক আনাল হক মিশে গেছে, যে কারণে এখন এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। লা বিসুন যাতাহু ফামা আসাম্মা ফারকুন, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এ হল মানসুর হাল্লাজের আকীদা। এই আকীদার কারণে আমাদের দেশে সুফিবাদের মধ্যে আছে, এটা আপনি দেখবেন বিদায়ওয়ান নেহায় আমার কাছে আছে, তারিখুল বিদায়ওয়ান নেহায়া, অনেকগুলো খণ্ডের একটা খণ্ড যেখানে মানসুর হাল্লাজের কাহিনী লেখা আছে তা দেখবেন। এই কিতাবে মানসুর হাল্লাজের কাহিনী স্পষ্ট করা আছে যে এই লোকটাকে বাগদাদের তারজমাতুল হাল্লাজ, মানসুর হাল্লাজের কাহিনী, এটার নাম কি কিতাব? আল বিদায়ওয়ান নেহায়া। চেহারা দেখে নেন খালি, কারণ তাবিদের কিতাব না, আমাদের যারা বিরোধিতা করে তাদের কাছে কিতাব পাবেন, কি কিতাব? তাবিদের কিতাব। আর পাবেন পীর সাহেবের শাবকের কিতাব, এই কিতাব তাদের কাছে নাই। এই জন্য একটু চেহারা দেখে নেবেন। এর নাম তারিখ আল বিদায়ওয়ান নেহায়া। এইখানে লিখেছে যে এই লোকটা একটা প্রচন্ড প্রতারক ছিল। সে এখানে লিখেছে যে একবার সে একটা শহরে তার একজন শিষ্যকে পাঠাই রাগে, ওখানে গিয়ে তুমি এবাদত করবার জন্য জনপ্রিয়ত হয়ে যায়, তারপরে একজন ঘোষণা করবা যে একজন আল্লাহর ওলি এখানে আসবে, অমুক দিন একজন আল্লাহর ওলি আসবে, তোমরা তার কাছে যাইবা। তো আগের থেকে একদম প্রচার করা আছে, ঠিকই সোজা দশটার দিকে এসে মসজিদে ঢুকে সে কারোর সঙ্গে কথা নেয়, নামাজ পড়ে, এবাদত করে, লোকেরা চতুর্দিকে ভরে গেছে, কুতুব এসে গেছে। এরপরে সে লোকদেরকে বিভিন্ন নসিহা চলে করে আবার চলে যেতে লাগলো। লোকেরা আপনাকে একটু হাজিয়ে দেওয়ার জন্য চাইল, না আমি তো দুনিয়ার জন্য আসি নাই, তোমরা দেখো ওই যে তোমাদের দেশে যে হুজুরা তোমাকে দিয়ে দাও, এই বলে চলে গেল। এরপরে ওই লোকটা বিভিন্ন রকমের পয়সা দেখা তোমার করে তারপরে নিয়ে গেল, এরা দুজনে ভাগাভাগি করে খাইছে। এই বিদাওয়ার নেহা দেখা আছে, মাদ্রাসার ছাত্র যারা তারা দেখে নিবা বিস্তারিত, এখানে বিস্তারিত আছে, বিস্তারিত বলতে সময় লাগবে। এ হলো মানসুর হাল্লাজ। এবারে আসুন আমাদের দেশের কিতাবগুলোতে মানসুর হাল্লাজ সম্পর্কে কি লেখা আছে। মানসুর হাল্লাজ সম্পর্কে লেখা আছে, মানসুর হাল্লাজ বড় আল্লাহ বলি ছিল, লোকেরা তাকে চিনতে পারে নাই, যে কারণে বাগদাদের আলেমরা হত্যা করেছে তাকে। আমি জিজ্ঞেস করতে চাই, বাগদাদের আলেমরা, সমস্ত আলেমরা তাকে হত্যা করলো, হত্যার ফর্দ দিল। এরপরে এরা লিখেছে ওই মানসুর হাল্লাজকে হত্যা করার পরে নাকি আবার তার রক্তের থেকে আনা ভাগা হয়ে গেছে, এরপরে তাকে আগুনে পোড়ানো হলো, সেই আগুন থেকে আনাল হক, এরপরে তাকে ছাই করে দেওয়া হলো, পানিতে ফেলে দেওয়া হলো, পানির থেকে আনাল হক। এই পানি উতরাইয়া যখন বাগদাদ শহর ডুবিয়ে দিচ্ছিল, তখন বাদশাহ এবং আলেমরা যে ক্ষমা চাইল, পরে পানি ঠান্ডা হয়ে গেল। কি গাঁদা করি কাহিনী এইখানে লেখা আছে। এটা আমি আগেই বলেছি, আমি ছোট মতো কোনো পীরের বই নিয়ে কথা বলি না, এটা চরমায় বিশ্বের বই। এই যে কিছুদিন আগে মারা গেলেন চরমায় যে ফজলুল করিম সাহেব, ওনার মাওয়ায়েদে কারিমিয়া দ্বিতীয় খণ্ড, মাওয়ায়েদে কারিমিয়া তার যখন এখানে আছে, চার খণ্ড পুরাতে আছে, দ্বিতীয় খণ্ড, এখানে লিখেছেন বাবা মানসুর হাল্লাজ আনাল হক বলেছিলেন। আনাল হক মানে কি? আমি আল্লাহ। আর ফেরাউন আনাল হক বলেছিল, ফেরাউন আনাল হক বলেছিল নিজের দিকে সে আমি খোদা। আর মনসুর হাল্লাজ বলেছিলেন নিজেকে একেবারে ফানা করে দিয়ে যে আমার তো কোনো অস্তিত্ব নেই, যেদিকেই তাকাই শুধু মাওলা আর মাওলা, নিজের একেবারে ভুলে গিয়ে দেখেন যে শুধু মাওলা আর মাওলা। তখন বলেছিল আনাল হক, মনসুর হাল্লাজ বলেন আরে তোমরা তো আমাকে আনাল হক বলতে নিষেধ করো, কিন্তু আমার বন্ধু, আমার দোস্ত, আমার মাওলা তো আমারে আনাল হক বলেন, আনাল হক বলতে বলেন। মানসুর হাল্লাজকে যখন কাজী হুকুম দিল শরীয়তের হুকুম রাজি দাঁড়ি করতেই হবে, তার গায়ের চামড়া খোলার হুকুম দিল, মানসুর হাল্লাজ নিজেই পায়ের নিচে হাত দিয়ে চামড়া খুলে দিলেন। এই কাহিনী তারিখে বাদ্যা করা পায় নাই, ওনারা পাইয়ে গেছেন। মানসুর হাল্লাজ চামড়া খুলে দিল, তাছাড়া শরীয়তে কি বিধান আছে নাকি অন্যায় করে চামড়া খুলতে হবে? এটা পাইলে কোথায়? এটা মিথ্যা কাহিনী, এটাই বোঝা যায় যে ওর চামড়া খুলতে হবে, আর উনি চোরে ধরে চামড়া খুলে লেগিয়ে দিয়েছে, নাও চামড়া ফিকে মেরে দিলেন, আর বলে নাও নাও নাও আমি শরীয়তের হুকুম মেনে গেলাম, শরীয়তের হুকুম না মানলে তো আমি জাহান্নামে চলে যাব। বাবা এখন শরীরে চামড়া নাই শুধু গোস্ত, শরীয়তের হুকুম তার গায়ে পাথর মারতে হবে, কুকুরি করলে তার গায়ে পাথর মারতে হবে না? এই শরীর বিচার দিলা পাইল, পাথর মারতে জেনা করলে, বিবাহিত লোক জেনা করেন তাকে পাথর দিয়ে হত্যা করা বিধান, এখানে পাথর মারা বিধান লাগছে। শরীয়তে বলতে মানবাদ দ্বারা দিন অভাব করলো, মোরতাদ যদি তাকে কতল করে ফেলো, তার এক তরবারি আঘাতে কতল করে ফেলবে, যাতে পাথর মারতে পাথর মারবে, যাই এরপরে যেন দেখছে সেটা আরো মারাত্ম। বাবা মানসুর হাল্লাজ মারা যাওয়ার পর যখন পুরে ছাই নদীতে ফেলে দিল, সেই ছাই থেকে শব্দ হতে লাগলো আনাল হক, আনাল হক। মানসুর হাল্লাজকে যখন জেলে রেখেছিল তখন বাদশাহ একদিন মানসুর হাল্লাজকে দেখতে গেলেন, গিয়ে দেখে দারোয়ান পাহারাদার তাড়াতাড়ি সব ঠিক, শিকল পরে আছে কিন্তু মানসুর হাল্লা সেখানে নাই। আবার একদিন যে দেখেন মানসুর আটকা অবস্থায় বিক্রি করছে আনাভাগ করছে, আরেকদিন গিয়ে সেখানে মানসুর হাল্লা তো নাই, জেলখানাও নাই, শুধু পানি আর পানি। পরে একদিন বাচ্চা গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, মানসুর একদিন আসলাম দেখি তুমি বসে জিকির করছো, আর একদিন এসে দেখলাম জেলখানা ঠিক আছে শিকল পড়ে আছে তুমি নাই। মানসুর বলেন সেদিন আমি মাওলার দরবারে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, ওই যে শিকল পড়ে আছে ওদিন মাওলার দরবারে উনি সাক্ষাৎ করতে চলে গেছিলেন। দেখেন আনাল হক বলতে অর্থ যে আমি আল্লাহ, মানে আল্লাহ আমার কিন্তু বিষয় আছে, আর উনি আল্লাহ সাথে দেখা করতে গেলেন কোথায়, আবার এগুলো সাংঘর্ষিক না, দেখা করতে গেছেন একবার দেখেন ফিরে আসছে। মাওলা আমাকে ডেকে নিয়ে গেছিলেন, বাচ্চা বলে আর একদিন এসে দেখি তুমিও নাই, জেলখানা নাই, শুধু পানি আর পানি। মানসুর বলেন সেদিন আমার মাওলায় স্বয়ং আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, মাওলা আসলেন কোথেকে, তুমি না মাওলার সঙ্গে আগে এসে গেছো, আসলেন কোথেকে। এইবার একটা বাবা বেশি করে বিক্রি করো দলে তার কি দরদের পয়দা করো, এবার লেখে আসে কারা ষষ্ঠ সাহায্য একটা গিয়ে, এবার একটা যে লোকতে মানসুর আনার হাত গাছতে মত লোকতে ফেরাউনে আনার হাত গাছতে পারতে সে ধাতি কবিতা আছে কতগুলো, এটা লেখছে এখানে। এরপরে এই যে সুফিবাদী তৈরি আল্লাহর সঙ্গে মিলে যায় এরা, এরপরে শুরু হলো আদমি কাহিনী কতগুলো আকিদা বিষয়ে। প্রথম আকিদা যে বান্দার যত বড় আল্লাহরই হোক, যত বড় কোরআন তেলাওয়াত নামাজ পড়ো, তুমি আল্লাহকে পাইবা না যতক্ষণ পর্যন্ত একটা পীর না ধরবা, পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। এটা ওনাদের আর একটা বই চরমাই দরবারে বই ভেদে মারেফাত বা ইয়াদে খোদা, ওনাদের ২৭ খান বই আছে, এই ২৭ খান বইয়ের মধ্যে একটা বইয়ের নাম হলো ভেদে মারেফাত, এটার মধ্যে অনেক কথা এরকম লেখা আছে। এর মধ্যে একটা লেখছে পীর মুরিদের বিষয়কে নিয়ে, যে পীর ধরা ফরজ, যার পীর নাই তার পীর শয়তান, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শয়তান, এই বইয়ের ৪২টা লেখা আছে, যাহার পীর নাই তাহার পীর শয়তান, এবং তার মধ্যে মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শয়তান, বেদে মারফত ৪২টা লেখা আছে। এই পেয়ে লেখেছে এখানে যে বিষয়টা হলো এই যে বান্দা যখন অসংখ্য পাপ করে, পাপ করতে করতে যখন অসংখ্য পাপ করে ফেলে, আল্লাহ তখন মাফ করতে চান না, আল্লাহ তখন লিখেছে বেদে মারফতের ৩৪টায় বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাকে তিনি কবুল করেন। কোরআন কি বলে আমরা দেখব, আল্লাহ বলছেন হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলুন, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে ইসরাফ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপ করেছে, গুনাহ করতে করতে নিরাশ হয়ে যাচ্ছে, আপনি ওই বান্দাদেরকে বলুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন যত পাপ করো নিরাশ হবি না। আর তিনি কি দেখলেন বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চান না, তখন পীরে আল্লাহর কাছে অনুমতি দিলেন, তারপরে মাফ করাইয়া নেন। আল্লাহর নবী আবু তালেবকে মাফ করে দিতে পারছেন? কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ তাআলা বহু আয়াত বলেছেন, নাফসে ইবাদি আমার বান্দাদের কাছে জানিয়ে দিন আমি আমার সম্পর্কে আনাল গফুর রহিম, আমি ক্ষমাশীল দয়া করে ক্ষমা করব। এরকম অসংখ্য হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা সালাক ইবাদি আন্নি ফা ইন্নি করিব, যখন আমার বান্দা আমাকে জিজ্ঞেস করে, আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আপনি জানিয়ে দিন আমি বান্দার কাছেই আছি, উজিবু দাওয়াত দাইদা দানি, বান্দা যখন ডাক দেয় সঙ্গে সঙ্গে রাখি পাবে। কোরআনের অনেক আয়াত, আর এক আয়াত বলা আছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব ঘোষণা করছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব। কোনো ভাই আমার দরকার আছে? এখানে কি লেখলো এরকম ভাবে অসংখ্য কাহিনী, এটাকে কেন্দ্র করেই লেখা হয়েছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এটা হলো মাওয়াজে সাফিয়া, একই দরবারের বই, আমি এই চরমানের দরবারের বইয়ের জন্য নিয়ে আসছি, অন্য দরবারের আছে, এখানে সবই আছে। এইটা হলো সবচেয়ে ভালো পীর বলে মানুষ হয়, ভালোটা দিয়ে দেখাই, অন্যগুলো তো আরো জঘন্য। এটার ৫৫ পৃষ্ঠা লিখেছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, মাওয়াজে সাফিয়া ৫৫ পৃষ্ঠা। এরপরে এক পর্যায়ে লিখেছেন যদি পীর দুইজন হয় লিখেছেন, দো পীর দো দানা পাকার কে তুমি বেশ মেলে জায়গা কুই হরত নেই, তোমার যদি দুইজন পীর থাকে দুই পীর তোমাকে দুই দানা করে বেহেস নিয়ে যাবে, কোন সমস্যা নাই। এখানে এবারে আসুন বিষয়টা কি, আসুন আমি সুফিদের দর্শন নিয়ে আলোচনা করছি আজকে। সুফিবাদটা একটা আলাদা ধর্ম, ইসলাম থেকে স্বতন্ত্র ধর্ম, ইসলামের সঙ্গে যার আদৌ কোনো সম্পর্ক নাই। এটা যদিও জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তারপরেও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম ইসলাম, আর সুফিদের ইসলাম সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী ইসলাম। আমি সেটা প্রমাণ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন দিয়েছেন সেই দিনের মধ্যে এই সমস্ত কোন যান্ত্রিক আকীদা নেই, পীর তারা আল্লাহকে পাওয়া যাবে না, এটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওদের দলিল আছে কতগুলো, কুনু মা সাবিকিন, তোমরা সৎ লোকদের সঙ্গী হও, সাবিকিনদের সঙ্গী হও। আল্লাহু আকবার, সে সৎ লোক কারা তা আল্লাহ তাআলা বলেন নাই কোরআনে? কোরআনকে জিজ্ঞেস করে সূরা হুজুরাতে আছে, আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, এই কোরআন একটা তার একটা ব্যাখ্যা করে, সবচেয়ে উত্তম ব্যাখ্যা হচ্ছে তাফসীর, হচ্ছে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে। যদি কোরআনের ব্যাখ্যা কোরআনে না পাওয়া যায় তাহলে হাদিস দিয়ে, কি দিয়ে? আমরা এটার ব্যাখ্যা কোরআন থেকেই পাই। সূরায়ে হুজুরাতের 15 নম্বরে বলা হয়েছে, সাবেকিন কারা? আল্লাহ বললেন কুনু মা সাবেকিন, সৎ লোকদের সঙ্গী হও। এই সৎ লোক কারা সেটা আল্লাহ বয়ান করবেন না? আল্লাহ বয়ান করেছেন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। আরবি যারা বুঝেন তারা নিশ্চয় বুঝবেন, আল্লাহ তাআলা শুরুতে ইন্নামা, নিশ্চয়ই নিশ্চয়ই মুমিন ওরা যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, এরপরে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় আসে নাই তাদের মনের মধ্যে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করে। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা মারিফা, আর সাদিকুন মা রাব্বিল্লাহ মারিফা, মাঝখানে হুম তাকিদ মারিফা, এরপরে আছে জুমলা ইসমিয়া, পাঁচটা তাকিদ দিয়ে আল্লাহ তারা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন। আল্লাহ তারা যে সাদিকুনদের সঙ্গে বলেছেন, সব লোকদের সঙ্গে বলেছেন, সেই সব লোক কারা তার বয়ান দিয়েছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন, তোমরা এদের সঙ্গী হও। তাহলে এখানে কোনো খাতির কথা বলা হয়নি। এমনি ভাবে আরো আয়াত পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। কি তালাশ করো? আমরা এটা কোরআন থেকে হাদিসের কাছে যাব, তাফসীরের যে কাফির তাফসীরের রেওয়ায়াত, ওলামায়ে কেরাম খুব ভালো করে শুনবেন, তাফসীরের রেওয়ায়াত কোরআনের তাফসীর হাদিস দিয়ে। এই তাফসীরের নাম কি? তাফসীরের ইবনে কাসির। এই কিতাবে, তাফসীরের কিতাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে আসছেন। ওসিলা মানে কি? ওসিলা মানে কোনো পীরের জন্য রাখা হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআনের তরজমা করার জন্য, কোরআনের তালিম দেওয়ার জন্য, কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য যাকে পাঠানো হয়েছে তিনি ব্যাখ্যা দিচ্ছেন। এখানে ওসিলা মানে হচ্ছে তাআতিহি হবে আমালি ইয়ুদিহি, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, যিকির, আজকার, এইগুলো হচ্ছে ওসিলা। তোমরা এই ওসিলার মাধ্যমে আল্লাহকে তালাশ করো। ওসিলা মানে কি তাহলে? ইবাদত। ওসিলা মানে কি? ইবাদত। আর পীরের নিয়ে গেল কোথায়? ওসিলা মানে পীর ধরো। এইভাবে কোরআনের অনেকগুলো আয়াতকে বিতর বিকৃত করে, কোরআনের আয়াতগুলোকে অর্থ অন্যত্র নিয়ে গিয়ে তারপরে পীর দ্বারাকে কি বানিয়েছে? ফরজ বানিয়েছে। এরপরে আসুন এই পীরদের বক্তব্য হচ্ছে, যেহেতু আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়, মিশে যায়, মিশে গেলে পরে আর কোনো ইবাদত লাগে না। কি লাগে না? এটা আমার কাছে আর একটা দরবারের বই, সুরেশ্বরের দরবারের বই, সিররে হক জানে নূর, ওদের লেখা বই। এখানে ওদের দরবারের ছবি টবি সব আছে, মাজারের ছবিও আছে, এই যে মাজারের ছবি সব দিয়ে দিয়েছে এখানে। এই বইতে লিখেছে, বান্দা যখন আল্লাহর সঙ্গে যে মিশে যায় ওটার নাম তাওহীদ। আমাদের তাওহীদের আলোচনা এটা হচ্ছে না, তাওহীদ মানে একত্রিতকরণ। তো ওরাও তাওহীদের কথা বলে, কিন্তু সেই তাওহীদ কি আপনি ভুলে যাবেন? যারা ওরাও তো তাওহীদের কথাই বলে, আমাদের শেখ জসিমউদ্দিন রহমানি যে তাওহীদের কথা বলেন, ওরাও তাওহীদের কথাই বলে। তারপরে বাচ্চা পেরে পাইছি তাওহীদের একটা মার্কাজ, না ওই তাওহীদ হচ্ছে আর এক তাওহীদ, মানে আল্লাহর সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? একাকার হয়ে যাওয়া। এই পর্যায়ে যখন কেউ উপনীত হয়ে যায় তখন তার আর কোন ইবাদত লাগে না। কি লাগে না? ইবাদত লাগে না। লিখেছে এখানে যেমন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজর আয়াত নম্বর 99 এর ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে যে এবং আল্লাহর বন্দেগি করো যতক্ষণ না তোমার ইয়াকিন পূর্ণতা পায়। এ পর্যায়ে উপনীত হওয়ার মাধ্যম হল এরফান বা আধ্যাত্মিকতা, অর্থাৎ আরেকদের জন্য এরফান ছাড়া অন্য কোন ইবাদত নেই। যদিও ইবাদতের রূপে অনেক কিছুই করা হয় তবু এর তাৎপর্য হচ্ছে তাওহীদ। মাকামে তাওহীদ অর্জন করার পর বন্দেগি করা কুফুরি। কি করা? কুফুরি। বন্দেগি করা কুফুরি। এরপর দলিল নিয়ে আসছে আমার যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, মান আরাদাল ইবাদাতা বাদা ইত্তিসালিন ফাহুয়া কাফিরুন। তৎমানে উচ্চারণ বাংলাদেশে এবং তৎমানে অর্থ, যে ব্যক্তি মাকামে তাওহীদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে ইবাদতে ইচ্ছা করেছে সেই কাফের। তাহলে এখানে তাওহীদের অর্থ পাওয়া যাবে যে আল্লাহর সাথে একাকার হয়ে গেল, এরপরে যদি কেউ ইবাদতের ইচ্ছাও করে তাহলে সেও কাফের। এটা লেখছে যে আব্দুল কাদের জিলানী নাকি এটা বলেছেন। আপনার যদি আব্দুল কাদের জিলানী এটা লিখে থাকেন আমরা যে মানব? আজকে সকালে আমি একটু বিচলিত ছিলাম, তো আমার ছাত্র ছিল ওখানে দেখি ফোনে কথা বলতেছে ইল্লাল্লাহ দেখি হাঠা দায়ের মহকানি সাহেব নাকি ইল্লাল্লাহ দেখি দায়ের বলছে। তো আমার ছাত্র বাসার উত্তর দিয়ে আমি শুনছি, উত্তর দিচ্ছে যে আল্লাহর নবী, আমরা বলি আল্লাহর নবী এই জিকির করেন নাই, কোন সাহাবি এই জিকির করেন নাই, কোরআনে এই জিকির নাই, হাদিসে এই জিকির নাই, এরপরে হাট হাজারে মোহত আনেন কেন? যদি আব্দুল কাদের জিলানী বলে, যদি আরো কোনো বুজুর্গ বলে, মক্কার ইমাম সাহেব বলে, আমরা কি মানব সেটা? আল্লাহর নবী ইল্লাল্লাহ জিকির করেছেন কোথাও আছে? ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ নাই, এরপরে ইল্লাল্লাহ বলে অর্থ আল্লাহই আছে। এখন লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ বলতে অর্থ কি হয়? ইল্লা মানে ছাড়া। আপনারা তর্ক করেন না, লা মানে না, ইলাহ মানে আল্লাহ, কোন আল্লাহ নাই, ইল্লা তবে ছাড়া আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, বুঝে গেল? এখন একটা লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ বলতে তবে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আর ওনারা জোর করে অর্থ করেন আমার কলবে আল্লাহই আছে, এটা ভাষার ব্যাপার, এটা একটা ভাষা, তুমি জোর করলে হবে না। ওই যে আল্লাহই আছে তা তো লা ইলাহা অর্থ, তার অর্থ কারণ লা ইলাহা মানে নফি সব বাদ, ইল্লাল্লাহ মানে আল্লাহই আছেন, দুইটা মিলে গেলে হচ্ছে আল্লাহই আছে। লা ইলাহা বাদ দিয়ে কল্প হবে? এখন জায়েজ কিনা? জায়েজ, আমিও বলি জায়েজ করা যায়। কেমনে? কতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকি করলো, এরপরে শেষে গিয়ে খালি ইল্লাল্লাহ তারাই দিল, তার মানে আল্লাহকে জানাই দিল আল্লাহ। এতক্ষণ তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এখন আর পারতেছি না, এখন খালি ইল্লাল্লাহ বলতেছি, তুমি লা ইলাহা লাগাইল, খালি ইল্লাল্লাহ বলতেছি, তুমি কি করো লা ইলাহা লাগাই দাও। এইরকম যদি করা হয় তাহলে জায়েজ, আমিও বলি হাতে করে দুনিয়া সবাই কাজ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওদের ধন্য, আল্লাহর নবী এই জিকির করেছেন কিনা, আল্লাহর রসুল এই জিকির করেছেন কিনা, কোন সাহাবায়ে জিকির করেছেন কিনা, কোন ইমাম চার মাযহাবের ইমামদের কোন ইমাম এই জিকির করেছেন কিনা। যদি করে থাকেন দেখাও, আমিও করবো তুমিও করো, না থাকলে খামা খা। হাঠাকারী মহতান জায়েজ করেছেন, অমুক ব্যক্তি জায়েজ করেছেন, আমরা এই সমস্ত লোকদেরকে মানি না, আমরা মানে কোরআন হাদিসকে কাজে মানি। পরিষ্কার কথা, যত বড় ব্যক্তি বলুক না কেন, যদি কোরআন হাদিসের মধ্যে না থাকে, যত বড় মাদ্রাসার দিল বলুক না কেন, যত বড় শেখ হবি হোক না কেন, যত বড় রাউন্ড হোক, যত বড় মুক্তি হোক, অবসমান দাবি কোরআন হাদিসের দলিল ছাড়া মারা যাবে? কিসের দলিল? আমি এবারে স্পষ্ট করতে চাই, যারা এই কথা বলে এলাকার রয়েছে মনে প্রশ্ন করেছ, শুনে রেখো, ওই হাট হাজারের মহতানিম সাহেবের কিতাব আছে হুইউজাতে আহমদিয়া, তিনি তো আরো মারাত্মক করেছেন, ওই বইতে লেখা আছে তোমরা জিকির করো 100 বার ইল্লাল্লাহ লা ইলাহা, কি লিখেছে? এবার হাট হাজারের মহতানিম সাহেব ধরো, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগে, লা ইলাহা পরে, এই জিকির মাথায় উঠে হাট হাজারের প্রিন্সিপাল আহমদ শফি সাহেব, মুসলমান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবায়ে কেরামদেরকে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়েছেন? না, লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়েছেন। কোথাও থেকে জিকির পাইল? তুমি হাজারদারি মহতান হিসেবে জিজ্ঞেস করো, উনি জাহির করেছেন, আমি তোমার উনি আরেকটা মারাত্মক অন্যায় করেছেন, আল্লাহ তারা যে কালেমার যুগে যুগে নাজিল করেছেন, যেই কালেমার দিকে সব লড়িয়ে বলছেন, পুরাণে আছে আমার আরসালনা মিন ক্বাবলিকা রাসূলান ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লা আনা পরে আর উনি যেন ইল্লাল্লাহ আগে, লা ইলাহা কি কোন বইতে আছে? ফৈয়ুজাত আহমদিয়া, ওনার নাম আহমদ সফি, ওনার ওয়ার্ড গুলো একত্র করে লেখা হয়েছে, তার নাম ফৈয়ুজাত আহমদিয়া। এখন আদাদারি মৌলানা স্যার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা বলছেন, উনি যদি বলেন যে ইল্লাল্লাহ জিকির জায়েজ, কোন আশ্চর্য হওয়ার কারণ আছে? উনি যদি ইল্লাল্লাহ জিকির জায়েজ বলেন আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, কিন্তু ওনার আরো মানুষকে মারাত্মকতা করেছেন উনি, ও তো ইল্লাল্লাহ আগে লাইলা করে নিয়ে গেছেন। কোথার থেকে আসো এখানে মিস কল দেয় এই পীরের মরি, এত চার মিস কল দেয় তারা পয়সা খরচ, তারা সামনে আসবে কিতাব সামনে নিয়ে আসবে, শুধু পীরের সব কিতাব এখানে আসবে। যাই হোক, আমার কার সাথে সত্যতা উদ্দেশ্য না, সত্যকে স্পষ্ট করা উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন যে আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। আর পীর বলল বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ তার কবুল করতে চান না, তখন পীরে অভিনয় বিনয় করে আল্লাহকে দিয়ে মাফ করায়, বান্দা আল্লাহর সঙ্গে মিশে যায়, একাকার হয়ে যায়। আমি বলতে চাই একটা হাদিস নিয়ে আসবে, ওই যে আল্লাহ তাআলা সাথে আছেন, আমি যখন বান্দাকে ভালোবাসি তখন আল্লাহর হাত হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, সে আপনি ধরে পা হয়ে যায় তা দিয়ে চলে, এটা আপনিও বুঝবেন। প্রধানমন্ত্রী বলে দিল তা আমি তোর সঙ্গে আছি, আর তোর হাত আমি, তোর পা আমি, তার মানে কি ওনার দুটি মিশে একটা একটা হয়ে গেছে? তার মানে হচ্ছে আমার নুসরাত, আমার সাহায্য তোমার সঙ্গে আছে। এই হাদিস গুলোকে নিয়ে তার বলেরা দলিল পেশ করে বান্দা আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়, এটা তার ছেলে মাজাহারিতে লিখেছে এই হাদিসকে এনে, এবং তার অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন ইন্নি আলম আলা তাআলা, আমরা তার থেকে লিখেছে ফাযাত্তাহিদু মা আল্লাহ ইত্তিহাদান দাতিয়ান, বান্দা আল্লাহর সঙ্গে সত্তাগতভাবে একাকার হয়ে যায়, এটা ফাউন্ডেশন তর্ক করেছে। আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এরকম কোন কথা আজকের যে বান্দার সঙ্গে একাকার হয়ে যায়? বান্দা উনি ফানাফিজ হয়ে গেছেন, তারপরে আল্লাহ তাআলা দেখা করতে আসছেন পানি থই থই করে, এইভাবে লিখেছে যে ইবাদত করা লাগে না, কারণ আল্লাহ হয়ে গেলে ইবাদত করা লাগে নাকি? আল্লাহর সঙ্গে মিশে গেলে ইবাদত লাগে না। এরপরে তাদের আরো অনেক ভ্রান্ত আকীদা গুলো আছে, আমরা ইনশাআল্লাহ একটা করে আজকে শুধু ভূমিকা দিলাম যে এদের আকীদা হচ্ছে তুমি যত বড় ইবাদত করো যাই করো, কোন পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এরপরে পীরের দিকে কলম তাওয়াজ্জু করা, এরপরে পীরের তরিকা অনুসরণ করা, পীরের দিকে পিসপাতি হাঁটা যাবে না, এই সবগুলো আজকে বলতে দেখাবো ইনশাআল্লাহ। আজকে সময় এখনই শেষ হয়ে গেছে। পীরদের আকীদা এটা আমাদের জানা খুবই দরকার, এই জন্য কারণ হচ্ছে এই যে আমাদের ভারতবর্ষের মানুষের আকীদা, এটা আমার সৌদি আরবে না আরব দেশে নাই, আমার দেশে এখানে লিখে দিচ্ছে যে যার কোন পীর নাই তার পীর কি শয়তান, কি মারাত্মক অবস্থা! তাহলে মক্কা মদিনায় যাদের কাছে নামাজ পড়ে তারা কি, তাদের পীর আছে? আপনারা হজ করতে গিয়ে যে নামাজ পড়েন যাদের পিছনে, তারা কি পীর মন্দির মানে? যার পীর নাই তার পীর শয়তান, তাদের মক্কা মদিনার ইমামদের পীর কারা? শয়তান। কি নামাজ পড়েন গিয়ে খেলা ওখানে, কি মারাত্মক অবস্থা! এইরকম ভাবে কোরআনের কতগুলো আয়াতকে বিকৃত করে তারপরে পীর মুদিকে ফরজ বানিয়েছে। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আরো সামনে জমা করতে হবে। আমরা খেয়াল রাখবো যে আমরা কারোর বিরুদ্ধে কোনো উদ্দেশ্য না, কিন্তু কেউ যদি আমাদের চ্যালেঞ্জ করে আমরা হকের জন্য তাদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। তবে আগে যাচাই করে আসবা বইতে আছে কিনা, যেগুলো বলা হয় সেগুলো যদি তোমাদের বইতে থাকে তাহলে আগে দেখো সংশোধন করে আসা কিনা। আমাদের সঙ্গে শত্রুতা করে কোনো লাভ নেই, বরং আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই সমস্ত শিরিক আকিদা বেদা আপনি আকিদা রেখে এরপরে জিকির করে কোনো লাভ হবে? এই জন্য আমি শুরুতে শিরিক আলোচনা করে নিয়েছি যে শিরিক যুক্ত এবাদত যদি কোনো ব্যক্তি করে তাহলে শিরিকের এবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। আজকে তাদের শিরিক কেমনে, পীর সাহেবরা দুনিয়ার সব তাদের সামনে গোটা সৃষ্টি জগৎ পৃথিবী একটা পান্ডানের মতো তাদের সামনে পেশ করা হয়, তারা সব দেখে, তারা সব দেখে। আমি দেখাবো ইনশাআল্লাহ আল্লাহর নবী গায়ের জানতে কিনা শিরিক কিভাবে জীবন আছে, তারপরে ওলিরা সব দেখায় তো আরো মারাত্মক জিনিস। এরপরে আরো আমি আসবে যে ওলিরা ওলিরা আল্লাহ থেকে সরাসরি এলেন পান, এখানে দেখা আছে কুতুব বাগি দেওয়ান বাগি সব বইদের আছে যে তারা লেখছে যে নবীরা এলেন পাইতেন সরাসরি না জিব্রাইলের মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে। আর এখানে দেখা আছে ওলিরা এলেন পান কি, সরাসরি আল্লাহর সাথে তারা কথা বলেন, আল্লাহ থেকে না যে তারা কোনো কথা বলেন না। এরপরে লিখেছেন নবীরা শুধুমাত্র এলমে জাহের শরীয়তের এলম জানে, আর ওলিরা এলমে জাহের এলমে বাতেন দুইটাই জানে। কিন্তু সে এসে বলিলে কি নবীদের চেয়ে বড়? এরপরে তিন নম্বরে যাচ্ছে যে আল্লাহর একটা নাম হচ্ছে ওলি, এটা সবচেয়ে ভালো নাম। তো যেহেতু ওলিরা ওই নামের সাথে সম্পৃক্ত, কাজে ওলিরা বড় নবীদের সাথে থেকে, তার নবী আল্লাহর কোনো নাম নাই। এরপরে লিখেছে ইন্না নবুওয়াতা আপাদিন কাতাত, নবীর নবুয়ত বন্ধ হয়ে গেছে, আর কোন নবী আসবে না। কিন্তু ওয়াল বিলায়াতা তাদরি ইলাইয়ামিল কিয়ামা, বিলায়াতে দরজা থাকবে। অতএব এই চারটে কারণে নবীদের চেয়ে ওলিরা অনেক বড়। এই ধরনের আকীদাও আছে, অবশ্য এটা সব সুবিধা না, এদের মধ্যে কোয়ালিটি আছে, ফের কাজ আমি দেখাবো ইনশাআল্লাহ। এদের কোয়ালিটি আছে, সুবিধার তৈরি কত, চরমায় তৈরি বইতে কত লেখা আছে, এবং অন্য বইতে কত লেখা আছে, কোন চরমা বিশ্বের সব বইতে লেখা থাকে, প্রত্যেকটা বইতে লেখা আছে। শুরুতে একটা পৃষ্ঠায় তৃতীয় সালের তরিকা সবখানা লিখে দিলাম, এটা তো দিলাম। ওইখানে লিখেছেন যে বাবারা তরিকা তো অনেকগুলো, এর মধ্যে তৃতীয় সালের তরিকা হচ্ছে সরকার তরিকা, এটা সব বইতে আছে, এই বইটার মধ্যে আছে। এটা আছে চার নম্বর পৃষ্ঠায় মাওয়াজে কারিমিয়া প্রথম খণ্ড লেখা আছে। আমার প্রিয় ভাইয়েরা জানিয়া রাখিবেন, দোজকের আজাবের পথ বন্ধ করিয়া বেহেস্তে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছেন, তার মধ্যে তিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে সরকার। এই তরিকার প্রথম সবকখানা লিখিয়া ইজাজত দিলাম, এই তরিকার আবার ইজাজত লাগবে, এবাদত করতে কি লাগবে, ইজাজত লাগবে, ইজাজত ফিরে ইজাজত ছাড়া এবাদত করতে পারবেন না। আল্লাহর নবীর যদি জিকিরগুলো হয়ে থাকে, হাদিস থেকে গণিত হয়ে থাকে, তাহলে পয়দাও পাবে কি জন্য? আর তরিকা 126 তরিকা কোন কিতাবে আছে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন হিদায়াত সিরাতাল মুস্তাকিম, ওয়ান নাহাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। এর একটা দলিল দিবে যে তরিকা আছে অনেকগুলো, তার দলিল যায় উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াসসিদ্দীকিন ওয়াশুহাদা ওয়াসসালিহিন। এই তো পাওয়া গেল, নাম তালাইন চাকু তালুক কথা বলছে। আরে আমি বললাম যে এত সিরাতে মুস্তাকিম, এইটা বড় রাস্তা, এখানে বাস চলে, ট্রাক চলে, সিএনজি চলে, এদিকে রাস্তা তিন জানা একটা, ওইটা আল্লাহ বলছেন উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত যারা তাদের প্রতি আমাকে চালাও, তার দ্বারা তোমার পীরকে বোঝানো হয় নাই। সিরাতে মুস্তাকিমে তোমার প্রতি বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন, ওইটার ব্যাখ্যা করেছে সূরা নিসা 69 নম্বর আয়াতে। সেখানে বলা আছে উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াসসিদ্দীকিন ওয়াশুহাদায়ে ওয়াসসালিহিন। তারপর কি বলছেন? এর মানে হচ্ছে যেই রাস্তায় নবীরা চলেছেন, সিদ্দিকরা চলেছেন, শহীদরা চলেছেন এবং সালেহীনরা চলেছেন, রাস্তা কি আলাদা আলাদা একটা রাস্তা? এক রাস্তা, রাজপথ। যেই রাস্তায় বললাম দেখো তুমি ওই যে রায়ের বাজার যাইবা, ছোট করে গলিতে ঢুকলা, যেখানে খালি রিক্সা চলে, এমন রাস্তায় যাইবা যেই রাস্তায় কি চলে, বাস চলে, ট্রাক চলে, সিএনজি চলে, রিক্সা চলে, ওই রাস্তায় যাইবা, সর্বদা ছোট গলিতে ঢুকবা না। আল্লাহ তাআলা সেটা বলে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। সেই আনআমতা আলাইহিম কোন রাস্তা? যে রাস্তায় নবীরা চলেছে, শহীদরা চলেছে, সিদ্দিকরা চলেছে, সালেহীনরা চলেছে, এইটাকে পর্যন্ত পিছনে নিয়ে গেছে, রাস্তা চলে গেল, বাজারে গেছে। নবীদের একটা রাস্তা, সুহাদার রাস্তা, সিদ্দিকের রাস্তা, সালেহীনের রাস্তা, এইদিকে কোন এত অর্থ? এইভাবে বিভ্রান্ত করে, গোমরা করে মানুষদেরকে বিভিন্ন তরিকার জন্ম দিয়েছে। এবার এখানে আর এক বই আছে, এখানে লিখেছে বাবারা তরিকা তো 350 কত সুফি দর্শন, 350 তরিকা আছে এখানে, এই কারণে দেখানো হবে। আপনারা একটু ধারণা ধরেন, আমি এগুলো আলোচনা করছি এই জন্য একজন মুসলিমকে পিওর মুসলিম হতে হলে আকীদার বিষয় ক্লিয়ার করতে হবে। তারপরে এবার আপনি কম করে আল্লাহ আশা করার কি করবেন? আপনি ফরজ ঠিক রাখেন, আল্লাহ নবীর সুন্নাহগুলো ঠিক রাখেন, ওয়াজিবাতগুলো ঠিক রাখেন, হালাল রোজা খান, হারাম থেকে বাঁচেন, আপনি সবচেয়ে বড় আল্লাহর রসুল। আকীদা কি থাকে? হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন, ফরজ এবাদত ঠিক মতো করতে হবে, সুন্নাহগুলো ঠিক মতো চালু করতে হবে, হালাল হারাম বাছে করতে হবে, স্ত্রীকে পর্দা রাখতে হবে, মিথ্যা গল্প বলা যাবে না, ধোকা দেওয়া যাবে না, এইগুলো বাছাই করে আপনি চলুন, আপনি সবচেয়ে কি বড় হবে, বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।